ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার নামে যে বিষয়টা আলোচনা করার জন্য আপনাদের সামনে ঘোষণা করা হইল এটা একদিকে একটা কঠিন বিষয় যা খুব সহজে বুঝার মতো নয়, অপরদিকে এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, অল্পক্ষণে আলোচনা করা হবে, কিন্তু আমার সময় সীমিত, আমার দিন রাত 24 ঘন্টা প্রোগ্রামের পর প্রোগ্রামে দৌড়তে দৌড়তে, সময় মতে ঘুম নাই, সময় মতো খানা নাই, সময় মতো বোতল নাই, তারপরও যেহেতু আপনারা ঘোষণা করছেন এই জন্য অতি সংক্ষেপে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, দেখতেছি অনুরোধ রইল আপনারা একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে গুরুত্বপূর্ণভাবেই বিষয়টা বুঝার এবং বুঝাইবার তৌফিক দান করুন। যে কোনো যুগের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয় ছয়টা কথা বিশ্বাস করে, এই ছয় কথার কোন একটা কথা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই ছয় কথা যে ছয় কথা বিশ্বাস করলে যে কোনো যুগের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয়, এই ছয়টা কথা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় সরাইয়া সিটাইয়া সাধারণ মুসলমানের পক্ষে কোরআন হাদিস থেকে খুঁজে এই ছয় কথা বাইরে বিশ্বাস স্থাপন করা প্রায় অসম্ভব ব্যাপার। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম কুরআনের যত আয়াতে এই ছয়টা কথা, রাসূলের যত হাদিসে এই ছয়টা কথা আছে, সবগুলি আয়াত থেকে সবগুলি হাদিস থেকে খুঁজে বের করে একটা কলেমার ভিতরে ঢুকে যাচ্ছে। এখন যে কোনো মানুষ কুরআন না পড়লেও, কুরআন না শিখলেও, কুরআন না জানলেও, যে কোনো মানুষ হাদিস না পড়লেও, না শিখলেও, না জানলেও, শুধু এই কলেমাটা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হইতে পারে। কলেমাটার নাম হইল ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিদাতা। এইভাবে কইলে আবার অনেকে মনে করে তাইলে কলেমায়ে তাইয়্যিবা গেল, কলেমায়ে শাহাদত গেল, কলিমায়ে তৈবার সামান্য ব্যাখ্যা হইল কলিমায়ে শাহাদত। কলিমায়ে শাহাদতের আরো কিছু ব্যাখ্যা আছে ইমানে মুজমালে, আর ইমানে মুজমালের বিস্তারিত ব্যাখ্যা হইল ইমানে মুফাসসাল। কাজেই ইমানে মুফাসসাল বিশ্বাস করলে আগের তিন কলেমা তৈয়া বিশ্বাস হয় না লইয়া বিশ্বাস হয়? ইমানে মুফাসসালের এই ছয় কথার মর্ম হইল, এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, তিন নম্বরে আল্লাহর নাজি করা আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, চার নম্বরে আল্লাহ যে সমস্ত নবী রাসূল পাঠাইছেন এই সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির বা বাহ্য তালিকা বিশ্বাস করি, ছয় নম্বরে আমি পরকাল বিশ্বাস করলাম, আখেরাত বিশ্বাস। কটা কথা হইল? এই ছয় কথা বিশ্বাস না করা পর্যন্ত কোন যুগের কোন মানুষ মুমিন মুসলমান হইতে পারে, যে কোন যুগের যে কোন মানুষ এই ছয়টা কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হয়। এই কথাটা পরিষ্কারভাবে আমাদের সমাজের সমস্ত মুসলমানদের জানা না থাকার কারণ, কেউ কেউ এমনও আছে যারা এই ছয় কথা যারা বিশ্বাস করে এরারে ও কাফের, অথচ ছয় কথা বিশ্বাস করলে কোনদিন কাফের হয়। আর কেউ কেউ আছে যারা ছয় কথার কোন একটা কথা অবিশ্বাস করেও নিজের আরে নিজেরা মুসলমান দাবি করে, এই ছয় কথার কোন কথা অবিশ্বাস করলে মুসলমান হইতে পারে। কাজেই আমাদের সর্বপ্রথম পরিষ্কারভাবে বোঝা এবং স্মরণ রাখা দরকার যে একটা মানুষ মুমিন মুসলমান কেমনে হয় আর বেদিন কাফির কেমনে হয়। ছয় কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়, এর কোন কথা অবিশ্বাস করলেই বেদিন কাফির হয়। দেখেন এই একটা কথা পরিষ্কার হইল কিনা? ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান। কাজেই এমন ছয় কথা যারা বিশ্বাস করে এদেরকে কেউ কোনদিন কাফির বলার অধিকার নেই। ছয় কথায় বিশ্বাসী কোন মুমিন মুসলমান রে কেউ যদি কাফির হয় রাসুলের হাদিস মত সে নিজেই কাফির হবে। আর ছয় কথার কোন একটা কথা যে বিশ্বাস করে না অবিশ্বাস করে না, সে কোন অবস্থাতেই মুমিন মুসলমান হইতে পারে ঠিক। আমার কথা বুঝে থাকলে আপনারা এবার বলেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করেন? বিশ্বাস করে আপনারা কি গণ্য হইলেন, কি সাব্যস্ত হইলেন মুসলমান? কোনদিন ভুলে যাবেন না, ইমানে মুফাসসালের ছয় কথা যারা বিশ্বাস করে এরাই মুমিন মুসলমান। এই ছয় কথার কোন এক কথা যদি কেউ অবিশ্বাস করে তাইলে আর মুসলমান থাকে না। এই কথাটা বুঝে থাকলে এবার আমি আর একটু সামনে দিলে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হব। ইহুদি হয়েছিল কত দল? 71। খ্রিস্টান হয়েছিল কত দল? 72। মুসলমান হইল কত দল? এর মধ্যে আল্লাহ 72 জন মুসলমান হবে একদল মুসলমান হবে বুঝে থাকলে আবারও আপনাদেরকে কিসের কথাটা জিজ্ঞাসা করবো? আল্লাহ রসুল বলছেন 72 দল ও মুসলমান জাহান্নামী না 72 দল মুসলমান জাহান্নামী? বলেন তো মুসলমান কেন? তাইলে 72 জন মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী, এরাও ছয় কথায় বিশ্বাসী, এই কারণে তো মুসলমান, তাহলে তো মুসলমান হতে পারে। একদল জান্নাতি মুসলমান তারাও ছয় কথায়, তাই 72 জন মুসলমান ছয় কথায় বিশ্বাসী এরা জাহান্নামী, আর একদল মুসলমান এরাও ছয় কথায় বিশ্বাসী এরা জাহান্নামী। কাজেই 72 জন জাহান্নামী মুসলমানের দুষ্টা কি, একদল জান্নাতি মুসলমানের দুষ্টা কি? 72 জন মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী হইল কেন? একদল মুসলমান ছয় কথায় বিশ্বাসী এরা জান্নাতি হইল কেন? বোঝা দরকার এই প্রশ্নের। পরিষ্কার যে 72 জন মুসলমান আল্লাহ রাসূল বলছেন জাহান্নামী হবে, আবারও বলো ছয় কথায় অবিশ্বাসী হওয়ার কারণে, বিশ্বাসী হওয়া সত্ত্বেও ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা জাহান্নামী হবে, এর একমাত্র কারণ 72 দল মুসলমানে ছয় কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। একদল মুসলমানে ছয় কথা বিশ্বাস করবে সহি ব্যাখ্যা মতে। বুঝে থাকলে এখন আপনাদের জবাব দিতে হবে, 72 দল মুসলমান জাহান্নামী ছয় কথায় অবিশ্বাসী হইয়া না বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামি কেন? ছয় কথা বিশ্বাস করে কিন্তু মন গড়াবে কেমন? একদল মুসলমান জান্নাতি এরাও ছয় কথায় বিশ্বাসী কিন্তু এরা মন গড়া ব্যাখ্যা মতে ছয় কথা বিশ্বাস করে না, এরা সহি ব্যাখ্যা মতে ছয় কথা বিশ্বাস। এই কারণে 72 দল মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে। 72 দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যার কারণে। 1 দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী মন গড়া ব্যাখ্যা মতে নয় সহি ব্যাখ্যা মতে, এজন্য 1 দল মুসলমান হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা জাহান্নামী মুসলমান হতে চান না জান্নাতি মুসলমান হতে? ছয় কথায় তো বিশ্বাস করছেন আগে, এই জন্য তো আপনারা সবাই মুসলমান। কিন্তু যদি জান্নাতি মুসলমান হতে হয় তাইলে ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে হবে না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে? এখন প্রশ্ন জাগে কিনা যে এই ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোন? ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এই প্রশ্নের জবাব হইল দুই ঠিকানা। ছয় কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? দুই ঠিকানা। একটা ঠিকানার নাম রাসুলের সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। একটা ঠিকানার নাম রাসুলের সুন্নত, আর একটা ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই দুই ঠিকানা মতে যারা ছয় কথার সহি ব্যাখ্যা গ্রহণ করে তাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থ সুন্নতের অনুসারী, ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। আহলে সুন্নত অর্থ সুন্নতের অনুসারী, কার সুন্নতের? রাসুলের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী, কার জামাতে? সাহাবায়ে কেরামের জামাতে। ছয় কথার সহি ব্যাখ্যার বেলায় সুন্নতের অনুসারী জামাতের অনুসারী হওয়ার কারণে এদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝে থাকলে বলেন আপনারা আল্লাহ বিশ্বাস করেন কিনা মন গড়া ব্যাখ্যা মতে না সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা পাবেন কোথায়? দুই ঠিকানা। সহি ব্যাখ্যা পাবেন কোথায়? দুই ঠিকানা। প্রথম ব্যাখ্যার নাম, প্রথম ঠিকানার নাম রাসূলের সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এর অনুসারী হওয়ার কারণে এই একটামাত্র মুসলমানের দলের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। বুঝে থাকলে বলেন আহলে সুন্নত ওয়াল জামাত এমনি হয় না ছয় কথার ব্যাখ্যার বেলায় দুইটা ঠিকানা মানলে হয়? নবীর সুন্নতে ছয় কথার সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা, সাহাবায়ে কেরামের জামাতে ছয় কথার সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা মানলে আহলে সুন্নত ওয়াল জামাত হয়। কিছু মানুষ আছে আমাদের সমাজে খুব কম, এরা নিজেরারে নিজেরা আহলে সুন্নত ওয়াল জামাত পায়, এরা নিজেরারে নিজেরা আহলে হাদিস কয়। এরা কয় যে আমরা সাইদ মজাবের কোন মজাব মানি না, আমরা হাদিস ও যা আছে তা মানি। এইটাও একটা বাতিল দল। মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান জান্নাতি মুসলমান আহলে হাদিস নয়, জান্নাতি মুসলমান আহলে সুন্নত। আহলে হাদিস না আহলে সুন্নত? মুসলমান আহলে হাদিস হতে পারে না কেন? হাদিস যা কিছু আছে সবগুলি মুসলমানে আমল করার মত নয়। যেমন হাদিস আছে আল্লাহ রসুলে একত্রে নয় বিবি রাখছেন, রাসুলে একত্রে নয় বিবি রাখছেন কথা হাদিস আছে কিনা? এটা কি উম্মতে পালন করার জন্য? তাহলে তুমি আহলে হাদিস কেমনে হইলা? মুসলমান আহলে হাদিস হতে পারে না, আহলে সুন্নত হতে পারে। কাজে আমাদের সমাজে যারা নিজেরা আহলে সুন আহলে হাদিস বলে দাবি করে এরাও বাতিল। আর কিন্তু মানুষ আছে ছয় কথা বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মত, নবীর তাজিম মন গড়া ব্যাখ্যা মতে করে, কিন্তু দাবি করে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত। এরাও বাতিল। আহলে সুন্নত ওয়াল জামাত দাবি করলে হয় না, দুইটা আদর্শ মাপকাঠি ছয় কথার সহি ব্যাখ্যার দুইটা ঠিকানা মানলে আহলে সুন্নত ওয়াল জামাত হয়। যারা আহলে হাদিস দাবি করে এরাও বাতিল, আর যারা সুন্নতে রাসূল আর জামাতে সাহাবারে ছয় কথার সহি ব্যাখ্যার ঠিকানা মানে না এরাও বাতিল। এবার বলেন আপনারা আহলে হাদিস হবেন না আহলে সুন্নত ওয়াল জামাত? দাবির দ্বারা না দুইটা আদর্শ মানার দ্বারা? একটা আদর্শের নাম নবী সুন্নত, আর একটা আদর্শের নাম সাহাবাগণের। আজকের মতো এই দুই টিকা মানলা মতো আপনারা ছয় কথা মানেন কিনা এটা একটু যাচাই বাছাই কিনা দেখার দরকার, কিন্তু সবগুলি কথা যাচাই একদিনে করা সম্ভব না, সব কথা একদিনে যাচাই করা সম্ভব না। আমরা যারা আল্লাহ মানি, সহি ব্যাখ্যা মতো মানি না মন গড়া ব্যাখ্যা মতো মানি, যাচাই কিনা দেখার ব্যাপার আছে। আমরা যারা ফিরিস্তা মানি, সহি ব্যাখ্যা মতো মানি না মন গড়া ব্যাখ্যা মতো মানি, যাচাই কিনা দেখার ব্যাপার আছে। আমরা যারা আসমানি কিতাব মানি, সহি ব্যাখ্যা মতো মানি না মন গড়া ব্যাখ্যা মতো মানি, যাচাই করে দেখার ব্যাপার আছে। আমরা যারা নবী রাসুল মানি, নবী রাসুল মানে নাম দাদা ছয় কথার কত নম্বর কথা? সাত নম্বর। আবার কোন এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রাসূল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে তকদির বিশ্বাস করলাম, ছয় নম্বরে আখেরাত বিশ্বাস করলাম। সিরিয়াল নম্বর সহ ইয়াদ রাখলে সামনের কথা বুঝতে সহজ হবে। বলেন যে ছয় কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান হইলাম, এর প্রথম কথা বাকি আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব গুলি বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রাসূল। আমাদের সমাজে কে নবী মানে আর কে নবী মানে না এটা নিয়ে খুব খেলা খেলি আছে। এই কারণে আল্লাহ বিশ্বাস মন গড়া মতে করলাম না সহি ব্যাখ্যা মতে করলাম এই আলোচনার দিকে আজকে না গিয়া, ফিরিস্তাগণকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলাম না সহি ব্যাখ্যা মতো সেই আলোচনায় আজকে না গিয়া, আসমানি কিতাবগুলি আমার মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করলাম না সহি ব্যাখ্যা মতে বিশ্বাস করলাম সেই আলোচনায় আজকে না গিয়া, আজকে শুধু ছয় কথার সাত নম্বর কথা নবী রাসুল যে বিশ্বাস করি আমরা মুমিন মুসলমান হইলাম, নবী রাসুল রে আমরা কে কি পরিমাণ সহি ব্যাখ্যা মতো মানলাম আর কে কি পরিমাণ মন গড়া ব্যাখ্যা মতো মানলাম এর কিছু আলোচনা আমি করতে যাই। আজকের মতো কথা কি? নবী রাসুল বিশ্বাস, নবী রাসুল এক দলে আরেক দলে কয় আমি নবী মানি, আমার দলে নবী মানে তারা নবী মানে না, নবী না মানার কারণে এরা ওয়াহাবি। কি পরিমাণ জাহিল হইলে এটা করতে পারে, নবী না মানলে ওয়াহাবি হয় না, নবী না মানলে ছয় কথার এক কথা, না মানলে কাফির হয়, নবী না মানলে ওয়াহাবি হয় এমন গণ্ডমূর্খ, কিতা মানলে কিতা হয় ইটাও বুঝে না, আইয় বুঝাইতো বুঝা বুঝাইতো আয় না বুঝা বুঝাইতো যে জায়গা খান তুমি লাগাল ভাবনা এখান খাদ জয়টা যাও কে আপনারা বুঝে থাকলে বলেন কেউ যদি নবী মানে না তে এ ওয়াহাবি হয়নি নবী মানলে তো ছয় কথার এক কথা না মানলে তো ওয়াহাবি বের কথা কিন্তু কাবি আর মুমিন মুসলমান হইতে গেলে নবী মানতেই হবে নবী না মানা পর্যন্ত মুমিন মুসলমান হবে না এরপরে ও ঠেলা ঠেলি আছে কেডাই নবী মানলো কেডাই মানলো না কয় আমি আর আমার দলে মানি অন্যরা মানি হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন কে নবী মানলো আর কে নবী মানলো না এটার ফয়সলার দায়িত্ব তোমরা রাখো না আল্লাহ রসুল বলেন আমি ফয়সলা দিয়েছিল রসুল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে আইসেনি নবী মানা না মানার প্রশ্ন সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন কিলা ওয়ামান আবা আপনারে মানে না কারা জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়ামান আফানি ফাকাদ আবা আমার তরিকা মানে যারা আমাকে মানে তারা আমার তরিকা মানে না যারা আমাকে মানে না তারা বলেন আপনারা বুঝে থাকলে নবী মানে কারা নবীর তরিকা মানে যারা নবী মানে না কারা নবীর তরিকা মানে নবীর তরিকা মতে নবী বলে গেছেন আমার শরীয়তের বিধান মতে আমার তরিকা মতে আল্লাহর হুকুম মতে মুসলমানের বাৎসরিক ঈদ হইল দুইটা একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আজহা নবীর তরিকা মতে মুসলমানের বাৎসরিক ঈদ কটা বাৎসরিক কোন ঈদ যদি তিন নম্বর কোন ঈদ যদি কেউ করে মানল নি নবীর তরিকা এত নবীর মহব্বত দেখাইয়া একবারে কই যা কুল্লা দাঁড়াইতো তা নবীর মহব্বতে দান লাগাইব তুই বেটা নবীর তরিকার উল্টা করস তোর দান নবীর জুতার ফিতা ওই বলি তোর দান দিয়া কাজে কাজেই নবীর মহব্বতে দান দালানি স্লোগানটা হইল সরল মুসলমানদের দুঃখা দেওয়ার একটা অপকৌশল নবী বলেন দান দিয়া নবী মানা হয় না নবীর তরিকা পালন করিয়া নবী মানা হয় নবীর তরিকা পালন করিয়া নবী নবীর তরিকা পালন করতে গিয়া যদি জান দিতে হয় খুব দাও কিন্তু নবীর তরিকা লঙ্ঘন করিয়া জান দিলে যদি নবী মানা ওইত তাইলে নবীর চাচা আবু তালিব সবার আগে নবী মাননেওয়ালা হইয়া যায় নবীর চাচা আবু তালিবে নবীর লাগি জান দিতে রাজি ছিল কিন্তু নবীর তরিকা মানতে রাজি ছিল না নবী বলেন আবু তালিব রে জাহান্নামের আগুনের জুতা পরাইয়া দেওয়া এই জুতার তাপে আবু তালিবের মাথার মগজ ফেনাইতে থাকবে আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোন আজাব জাহান্নামে হইতে পারে এই আজাবে আবু তালিব চিরকাল জাহান্নামে থাকে নবীর মহব্বতে জান দিতে রাজি ছিল কিনা চিরস্থায়ী জাহান্নামী হইল কেন পরিষ্কার হইয়া গেল নবীর তরিকা নামাইন নবীর লাগি জান দিলে যদি মুমিন মুসলমান হওয়া যাইত জগৎবাসীর আগে নবীর চাচা আবু তালিব মুমিন মুসলমান হইয়া যায় কাজেই নবীর তরিকা না মান্যা নবীর লাগি দান দিলে কোন কাজ হবে না পরকালে আবু তালিব যাবে যেখানে তোমরাও যাবে সেখানে বলেন নবী কি বলে দিতেন আমার লাগি দান দিলে আমার মানা হইল না আমার তরিকা মানলে আমার মানা হইল আমার তরিকা মানলে আমার মানা কাজেই আমরা যারা ছয় কথা মান্যা ছয় কথা বিশ্বাস করিয়া মুমিন মুসলমান হইলাম দেখি একটু পরীক্ষা করিয়া এক নম্বরে কোন কথা মানলাম, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে নবী রসুল বিশ্বাস করিয়া মুমিন মুসলমান। এই নবী রসুল মন গড়া ব্যাখ্যা মতে মানলে মুসলমান থাকবে। হ্যাঁ, যেহেতু ছয় কথা বিশ্বাস করছে এই কারণে মন গড়া ব্যাখ্যা মতে মানলেও মুসলমান থাকবো, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামে যাবে। বাহাত্তর দল অমুসলমান জাহান্নামে যাইবে না মুসলমান? মুসলমান কেমনে হইল? ছয় কথা মানার কারণে। জাহান্নামী কেন হইল? কথা পরিষ্কার হোক, ছয় কথা মানার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। কত দল? বাহাত্তর দল মুসলমান কেন? ছয় কথা মানার কারণে মুসলমান। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। এই ছয় কথার সাত নম্বর কথাটা কি? নবী রাসুল বিশ্বাস করলাম। এবার বলেন আপনারা, নবী রাসুল বিশ্বাস করে আপনারা কি গণ্য হইছেন? মুসলমান গণ্য। এখন দেখা যাবে জান্নাতি মুসলমান না জাহান্নামি মুসলমান। নবী রাসুল বিশ্বাস করেন যদি মন গড়া বাক্য মতো, অবশ্যই জাহান্নামি মুসলমান। মন নবী রাসুল বিশ্বাস করেন যদি সহি বাক্য মতো, তখন হবেন জান্নাতি মুসলমান। আর সহি বাক্য পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই জন্য জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আমরা এখানে যারা বসা আছি আমরা সবাই ছয় কথা বিশ্বাস করি। সাত নম্বরে কোন কথা বিশ্বাস করি? এখন একটু যা চাই কইরা দেখি, নবী রসুল আমার মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করি না সহি ব্যাখ্যা মতো বিশ্বাস? এখন আপনারা সহি গুলোকে এখনো কইতে পারবেন, আমি আগে কইয়া লই, এরপরে আপনারা কইবেন। এ পর্যন্ত শুধু সাব্যস্ত হইল আপনারা মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যা লইয়া আছেন না সহি ব্যাখ্যা লইয়া আছেন সামনের আলোচনা বুঝলে পরে সাব্যস্ত হইল। মুসলমান যে ছয় কথা বিশ্বাস করে হইছেন, এই ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করেন না সহি ব্যাখ্যা মতো করেন, এটা সামনের আলোচনা বুঝলে পরে দেখা যাইল। নবী রাসূলগণ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হইল, সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ। কোন নবী জীবনে কোনদিন একটা গুনাহও করেন না। যদি বিশ্বাস করেন একটা সহি ব্যাখ্যা মতো নবী বিশ্বাস করেন। কেউ যদি বলে নবী রাসূলও গুনাহ করে, নবী মানল, হ্যাঁ নবী রে নবী মানতে, কিন্তু সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা? নবীরে বেগুনা মানলে সহি ব্যাখ্যা মতো নবী মানা হইল? নবীরে গুনাগার মনে করলে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানা হইল? নবী মানা হইল তো, মানে দিকেই মুসলমান, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। বলেন নবীরে গুনাগার মনে করলে নবী মানা হইছে না, কিন্তু সহি ব্যাখ্যা মতো নবী মানা হইছে না মন গড়া ব্যাখ্যা মতো? নবী মানার কারণে মুসলমান গণ্য হবে, কাফির হবে না, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী মুসলমান হবে। এখন আপনারা বলেন নবী মান্যা কি হইছিলেন? মুসলমান। জান্নাতি মুসলমান হইতে গেলে শুধু নবী মানি কইলে হইত না, বলতে হবে নবীকে বেগুনা মান। এটা হল নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। নবী সম্পর্কে একটা, সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা। এটারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় কয় মাসুম। এই মাসুম অর্থই আজীবন নিষ্পাপ, জীবনে কোনোদিন গুনাহ করে না। আরেক রকমের বেগুনা আছে তারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় মাগফুর কয়। মাগফুর হইলেন সাহাবায়ে কেরাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাগণের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুনাহ করছিলেন না? করছিলেন, কিন্তু গুনাহ লইয়া দুনিয়ার থেকে বিদায় হইছেন না মাফ করাইয়া? এখন গুনাগার রইছেন না বেগুনা হইছেন? নবীগণ বেগুনা, সাহাবাগণ বেগুনা, একরকম নেই। নবীগণ জীবনে কোনদিন গুনাহ না কইরা বেগুনা, আর সাহাবাগণের জীবনের সব গুনাহ মাফ করাইয়া বেগুনা। গুনাহ না কইরা বেগুনারে কয় মাসুম, আর গুনাহ মাফ করাইয়া বেগুনারে কয় মাকবুল। একদিনে অত কথা বুঝা নিয়া বলেন নবী রসুলগণ গুনাগার না বেদুনার? আর আর উহা দেখি মাসুম কথার মর্ম কি? জীবনে কোনদিন গুনা না কই যাবে গুনা। এবার বলেন সাহাবাগণের উহা দেখি মাগফুরত তো বেগুনা, গুনা না কই যাবে গুনা, না গুনা মাফ করাইয়া বেগুনা, গুনা মাফ করাইয়া বেগুনা। এই হইল নবী বেগুনা আর সাহাবি বেগুনায় ব্যস্ত। নবী বেগুনা আর সাহাবি বেগুনায় ব্যস্ত। এখন আপনারা বলেন কোন নবীরে আপনারা কোন ব্যাখ্যা মত গুনাগার মনে করেন কিনা? কিন্তু আমাদের সমাজে নবীরে গুনাগার ব্যাখ্যা, নবীরে ব্যাখ্যা কিনা গুনাগার সাজানেওয়ালারও অভাব নাই। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনারা রে শোনাই, যেমন গড়া ব্যাখ্যা, যে কোনো নবীর যে কোনো জীবনের যে কোনো নবীর জীবনের যে কোনো একটা ঘটনারে আপনি মন গড়া মতো ব্যাখ্যা করলেই উনারে গুনাগার সাব্যস্ত করতে পারবে। নবীর জীবনের কোনো ঘটনারে মন গড়া মতে ব্যাখ্যা করলেই গুনাগার সাজা নি যায়। কাজেই কোন নবীর জীবনের কোন ঘটনারে কেউ যদি কোনো ব্যাখ্যা করিয়া গুনাগার সাব্যস্ত করিয়া দেয়, তখনই আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইয়া থাকলে সাথে সাথে বুঝা নিতে হবে যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাগার সাব্যস্ত হয় এটা সহি ব্যাখ্যা নয়, এটা মন গড়া ব্যাখ্যা। এইরকম একটা মন গড়া ব্যাখ্যার কথা আপনাদেরকে বলি। হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে দিয়া বললেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছ দেখাইয়া বললেন এই গাছের ফল খাইবা দূরের কথা, এর ধারে কাছেও নেই। আপনারা জানেন সবাই আল্লাহ আদমকে একটা গাছের ফল খাইতে জান্নাতে নিষেধ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইবলিস দুকা দিয়া আদমরে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছিল। খাওয়াইছিল কিনা? তাহলে আদমের পক্ষে আল্লাহর নিষেধ পালন হইল না লঙ্ঘন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। যে আদম নবী বেগুনাহ রইল কেমনে, এটা একটা মন গড়া ব্যাখ্যা। এটা একটা এইভাবে ব্যাখ্যা করলে আদম নবীরে গুনাগার সাব্যস্ত করা যায়, সহি ব্যাখ্যা মত না মন গড়া ব্যাখ্যা মত? তাহলে ব্যাখ্যাটা সহি না গলত? কোন জায়গায় ব্যাখ্যার গলত তা আছে? আমরা দেশের সাধারণ মুসলমানে জানে না, এই কারণে এরারে জন্য ভারে বুঝাইয়া দলভুক্ত করা বড় সহজ। আর যেন আপনারা এইরকম অপব্যাখ্যা বুঝিয়া যেন যে কোনো দলে না যান, এই জন্য আদমরে গুনাগার সাজানির জন্য এই যে একটা মন গড়া ব্যাখ্যা পেশ করা হয়, এই ব্যাখ্যার ভুল কোথায় গলত কোথায় আপনাদের বুঝে নিতে হবে। বুঝা লাইলে আপনারা আর কোনোদিন ভুল বুঝাইয়া আদমরে গুনাগার সাব্যস্ত করতে পারবেন। এই ব্যাখ্যার ভুল কোথায় গলত কোথায়? এই ব্যাখ্যার ভুল হইল মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনাহ হয়, দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয়। মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই গুনাহ নাই। যেমন একটা সহজ উদাহরণ দেব, দুনিয়ার জীবনে আল্লাহর আইন আছে একজন পুরুষে চারজনের বেশি বিবি রাখতে পারে না, হারাম। একজন পুরুষে চারজনের বেশি বিধি রাখা হারাম, কিন্তু জান্নাতে এক একজন পুরুষের বিধি কমপক্ষে 72 জন থাকবে। কই গেল তোমার হারাম? চারজনের বেশি বিধি রাখা হারাম জান্নাতে না দুনিয়াতে? তাইলে বোঝা গেল জান্নাতি জীবনের কোন কাজ সওয়াব নাই, গুনাহ নাই। এই জন্য জান্নাতি জীবনে 72 জন বিবি রাখলেও কোন গুনাহ নাই, দুনিয়াতে চারজনের বেশি রাখলেই গুনাহ। এখন বলেন আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? সওয়াব হইল না গুনাহ হইল? না সওয়াব নাই গুনাহ নাই। এইটা হইল সঠিক ব্যাখ্যা। এইভাবে ব্যাখ্যা করলে আদম নিষিদ্ধ গাছের ফল খাইয়াও গুনাগার সাব্যস্ত হন না। এইভাবে নবী রসুলগণকে সহিহ ব্যাখ্যা মত বিশ্বাস করলেই আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। এছাড়া দুনিয়ার জীবনেও আল্লাহর কোন আদেশ নিষেধ ভুলবশত লঙ্ঘন করলে গুনাহ হয় না। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে আল্লাহ খানা পিনা করতে আদেশ করছেন না নিষেধ করছেন? কিন্তু রোজাদারে যদি নিজের রোজার কথা ভুললে খানা পিনা করে গুনাহ না? কেন ভুললে লঙ্ঘন, জানলে শুনলে লঙ্ঘন করছে না, ভুললে লঙ্ঘন করছে। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। জেনে শুনে আদম জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন না ইবলিসের ঢুকায় পরে ভুলে গেলেন? তাইলে তুমি দুনিয়াতে আসার পরেও ভুলবশত আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে তোমার গুনাহ হয় না। আর আদম জান্নাতি জীবনে ভুলবশত আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে তুমি আদমকে গুনাগার সাব্যস্ত করো, তুমি নবী মান মন গড়া ব্যাখ্যা মতে নবী মানার কারণে মুসলমান আছো, কিন্তু মন গড়া ব্যাখ্যার কারণে তুমি জাহান্নামী মুসলমান। নবী সম্পর্কে এই পর্যন্ত একটা সহি ব্যাখ্যার আলোচনা হল। বলেন তো নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি? মাসুম, গুনা মাফ করাইয়া মাসুম না গুনা না কইরা মাসুম? জীবনে কোনদিন গুনা না কইরা মাসুম? নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন, না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। নবী না মানলে ওয়াহাবি না, মন গড়া মতে নবী মানলে ওয়াহাবি হয়? হ্যাঁ, নবী না মানলে ওয়াহাবি হয় না, নবী না মানলে কাদি হয়। এটাও বুঝে কি মানলে ওয়াহাবি হয় আর কি মান না মানলে কাবির হয় এটাও বুঝে, খালি কইত। নবী রসুল সম্পর্কে এই পর্যন্ত কতটা সহি ব্যাখ্যার আলোচনা হইল? কি দুই নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই সমস্ত নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেয়। এরপরে তারা যার যার রওজা শরীফের ভিতরে জীবিতই থাকে। সমস্ত নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে মুর্দা অবস্থায় আছে না জিন্দা অবস্থায়? এটি হল নবী সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। নবী সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা, সমস্ত নবী রসুলগণ যার যার রওজা শরীফের ভিতরে জীবিত আছেন, জীবিত আছেন, জীবিত আছেন। ওই যে আগে বলতাম আমরা যেসব বিভিন্ন বাতিল দল আছে এর মধ্যে একটা বাতিল দলের নাম লামাজহাবি, এরা নিজেরা আহলে হাদিস কয়, এরা কয় কোন নবী রওজা শরীফের ভিতরে জিন্দা না, সব নবী মুর্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নবীগণ রওজা শরীফের ভিতরে জিন্দা, আহলে হাদিসে কয় মুর্দা। নবী মানছে না? মানছে। কেমনে মানছে? মন ধরাব একটা মতো নবী, মন ধরাব একটা নাকি এরাও একটা আছে। এই আহলে হাদিস লামাজাবি আহলে হাদিসরা যে কয় নবীরা যার যার কবরের ভিতরে মুর্দা, তারারও ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? ওই জিন্দা মানুষের খানা ভিনাও লাগে, পেশাব পায়খানাও লাগে। জিন্দা মানুষের খানা ভিনাও লাগে, পেশাব পায়খানাও লাগে। নবী রসুল যদি রোজা শরীফের ভিতরে জিন্দা হইয়া দেখেন, খানা ভিনা খেয়ে কেউ হাঁটায় না তো কেমনে জিন্দা থাকবে? আর পেশাব পায়খানা শত শত হাজার হাজার বছর পর্যন্ত কবরের ভিতরে পেশাব পায়খানা করলে কবর ভাইটা দেখি পেশাব পায়খানা বার হইবে। কাজেই যেহেতু খানা ভিনারও ব্যবস্থা নাই, পেশাব পায়খানারও ব্যবস্থা নাই, তাই বুঝা গেল তারা জিন্দা না মুর্দা। জিন্দা হইলেই পেশাব পায়খানা লাগবো, জিন্দা হইলেই খানা ভিনা লাগবো, এটা মন গড়া যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে স্বশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠাইয়া রাখছেন শত শত বছর। আসমানে তো পেশাব পায়খানার জায়গা হই নাই, পেশাব পায়খানা করার মতো কোন পরিবেশ পরিস্থিতি আসমানের উপরে নাই। বলেন ঈসা আলাইহিস সালাম পেশাব পায়খানা করেন না পেশাব পায়খানা সারা? মুর্দা অবস্থায় আছেন না জিন্দা অবস্থায়? যে আল্লাহ ঈসা নবীরে আসমানের উপরে পেশাব পায়খানা ছাড়া খানা ভিনা ছাড়া জিন্দা রাখতে পারেন, এই আল্লাহ অন্যান্য নবী রাসূলকে যার যার রওজা শরীফের ভিতরে খানা ভিনা ছাড়া পেশাব পায়খানা ছাড়া জিন্দা রাখার ক্ষমতা নাই। তাইলে তোমার যুক্তি বাতিল, তোমার ব্যাখ্যা ভুল। জিন্দা হইলে খানা ভিনা লাগবো, পেশাব পায়খানা লাগবো, এটা তোমার ভুল ব্যাখ্যা। আল্লাহর রাসূল বলেন আহইয়াউন, নবী রাসূলগণ দাফন করার পরে জিন্দা। তোমার ব্যাখ্যা যেহেতু রাসূলের কথার বিরুদ্ধে গেল, এই জন্য তোমার ব্যাখ্যা ভুল সাব্যস্ত হইল, রাসূলের কথাই সহি সাব্যস্ত হইল। সুতরাং নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হইল, সমস্ত নবী রাসূলগণ যার যার কবর শরীফের ভিতরে যার যার রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন, জিন্দা আছেন, জিন্দা আছেন। যে বলবে মুর্দা সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। লামাজাবি আহলে হাদিসরা কয় নবীরা যার যার কবরের ভিতরে মুর্দা। আহলে সুন্নাত না আহলে হাদিস? এই জন্য বলছিলাম মুসলমান আহলে হাদিস হতে পারে না, মুসলমান আহলে সুন্নাত হতে পারে। তুই জানি আদাসে দেখা লই আগে নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহিহ ব্যাখ্যা কি ছিল? দুই নম্বর সহিহ ব্যাখ্যা যার যার রওজা শরীফের ভিতরে জিন্দা, এটারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় কয় হায়াতুন নবী। নবী রাজে যার যার রওজা শরীফের ভিতরে জিন্দা, এই কথাটারে আহলে সুন্নতের ভাষায় কয় হায়াতুন নবী। নবীগণ জিন্দা, জিন্দা, জিন্দা, কই জিন্দা? রওজা শরীফের ভিতরে। তিন নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ রাসূল বলে আহইয়াউন ফি কুবুরিহি, জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন। কাজেই কেউ যদি কয় নবী আমাদের নবী রওজা শরীফ থেকে বাইরিয়া আমাদের অনুষ্ঠানে আসেন, নবী বলেন ভিতরে থাকেন, আর হে কয় বাইরিয়া আসেন। কোন ব্যাখ্যাটা সহি আর কোন ব্যাখ্যাটা গলত? যে কইছে বাইরে আইছেন এ করছে সহি ব্যাখ্যা, আর নবী এ যে কইছেন ভিতরে তাকান এইটা হইল গলত ব্যাখ্যা। আর কেমনে বুঝাইলে এই দেশের মুসলমানে বুঝবো? এর থেকে সুদা ভাষা তো আমি জানি না। নবী বলেন নবীগণ জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, এরা কয় বাহির হইয়া আসেন। সুতরাং বাহির হইয়া আসেন কথাটা নবী সম্পর্কে সহি ব্যাখ্যা না, ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যার হকেও যুক্তি আছে, এই ব্যাখ্যার হকেও যুক্তি আছে। যুক্তি দিতে দিতে কয় টেলিভিশনের বক্তা যদি একই মুহূর্তে সারা দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরে যাইতে পারে, নবী কেন আমাদের ঘরে ঘরে আসতে পারবেন না? যুক্তি দিতে দিতে কয় আসমানের চন্দ্র সূর্য যদি সারা দুনিয়াতে হাজির হইতে পারে, নবী কেন পারবেন না? যুক্তি দিতে দিতে কয় শয়তান যদি সারা দুনিয়াতে ঘোরাফেরা করতে পারে, নবী কেন পারবেন না? শয়তানে দরলে মানসেরে এমনই ধরে, একবারে নবীরে শয়তানের সাথে তুলনা করে। এই সবগুলি ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। সহি ব্যাখ্যা আল্লাহর রসুল বলেন নবীগণ জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকেন, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, যার যার কবরের ভিতরে, যার যার কবরের ভিতরে, যার যার কবরে। টেলিভিশনের বক্তা যদি আসতে পারে, নবী আসতে পারবেন না কেন? এই যুক্তির ভুল কোথায়? এক নম্বরের ভুল হইল তোমার যুক্তি নবীর হাদিসের বিরুদ্ধে যা। এক নম্বর ভুল হইল তোমার যুক্তি নবীর হাদিসের বিরুদ্ধে যা। দুই নম্বর ভুল হইল টেলিভিশনের বক্তা আসে মানুষের ঘরে ঘরে না তার ছবি আসে, যে ছবি তো একজন মানুষের হাজার ছবি হইলে হাজার গড় দিতে পারে, বক্তা আসে কথাটা তো ভুল কইত, তোমার যুক্তির ভুল এখানে। একটু সময়ের জন্য যদি মান্য নেওয়া যায় যে ছবি আসে না বক্তাই আসে, একটু সময়ের জন্য যদি মান্য নেওয়া যায় তাহলে অর্থ কি দাঁড়ায়? টেলিভিশনের বক্তাও পারে তার নবীও পারে। তাহলে নবীর কি পরিমাণ মর্যাদা দিল টেলিভিশনের বক্তারে যে পরিমাণ দিল? আপনাদের নবীর মর্যাদা টেলিভিশনের বক্তার সমান না? সৃষ্টির স্রষ্টা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই জগতের কারো সমান নয়, সৃষ্টির শ্রেষ্ঠ। কেমনে সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ বানাইছেন আপনাদের নবীরে? লেখাপড়া করতে হয়, কোরআনের বহু আয়াতে আল্লাহ প্রমাণ করছেন এইভাবে তোমাদের নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, সেইভাবে তোমাদের নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, ওইভাবে তোমাদের নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি। এইগুলি পড়লেই হয়, শিখলেই হয়, বুঝলেই হয়। মন দ্বারা যুক্তি দিয়া নবীর তাদিম করতে হয় না। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট। যেমন একটা উদাহরণ দিই শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রেখায়েতে বলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণের কাছ থেকে আমি একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছি। কি ওয়াদা? দুনিয়াতে যাও, গিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তার উপর ঈমান আনবে ওয়াদা করে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে আইয়া পাইলে ঈমান আনবেন, ওয়াদা কইরা আদম নবী দুনিয়াতে আইছেন আল্লাহর সাথে, সেই ওয়াদা কইরা নূহ নবী দুনিয়াতে আইছেন আল্লাহর সাথে, সেই ওয়াদা কইরা ইব্রাহিম নবী দুনিয়াতে আইছেন আল্লাহর সাথে, সেই ওয়াদা কইরা মুসা নবী দুনিয়াতে আইছেন আল্লাহর সাথে, সেই ওয়াদা কইরা ঈসা নবী দুনিয়াতে আইছেন, সমস্ত নবী আল্লাহর কাছে সেই ওয়াদা কইরা আসছেন দুনিয়াতে, যে দুনিয়াতে গিয়া যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাই তার উপর ঈমান আনবো এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করব। আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তার উপরে ঈমান আনবায় আর তার দাওয়াতের কাজে সহযোগিতা করবায়, ওয়াদা করে যাও। সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। এখন আপনারা বলেন কোন নবী দুনিয়াতে আইসা আমাদের নবীকে পাইছিলেন? একজন। তাহলে পাইবেন না যেটা আল্লাহ জানতেন না? জানেন তো পাইবেন না। যদি পাওতে ইমানান ভাই ওয়াদা করে যাও, এই যুদির কি অর্থ? এই মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন পাইবেন না জানিনে শুননেই আল্লাহ, যদি পাও ইমানান বা ওয়াদা করে যাও বলে আল্লাহ। এই ওয়াদার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিছেন, আর সমস্ত নবীগণকে আল্লাহ এই ওয়াদার মাধ্যমে আমাদের নবীর উম্মত বানায়। ওইলনি টেলিভিশনের বক্তার সমান সমস্ত নবীগণের উর্ধে। এর লাগি কইছি লাগাল ফাউন দেখানো এখানে খাদ্য লাগাল ফাউনা দেখা খাদ্য এটাই যাই। আমাদের নবীর মর্যাদা আল্লাহ কোরআনে দিতে কম দিতেন না। আল্লাহ কিভাবে মর্যাদা দিচ্ছেন ওইটা শিখো, মানুষকে বুঝাইতে চাইলে সেইটা বুঝাও, মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা বুঝাইবা, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার হইয়া যাবে। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, ইমান আনছে মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে কতজন? 950 বছরের দাওয়াতে মাত্র 40 জন ইমান আনছে, আর বাকি কেউ ইমান আনছে। আপনাদের নবী দুনিয়ার মানুষে 600 বছর দাওয়াত দিয়েছেন, 63 বছরের জিন্দেগি দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর। 23 বছরের দাওয়াতে কি পরিমান ইমান আনছে? কিয়ামতের হিসাব নিকাশের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 1/3 জান্নাতি অন্যান্য সকল নবীর উম্মত, আর 2/3 জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন তাযাব্বাজুল বুদুদ আল বুলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা ওই বংশের নারীদেরকে দেখে দেখ তালাশ করে বিয়া করো যে বংশের নারীদের গর্ভ থেকে সন্তান বেশি জন্ম হয়, কারণ আমার উম্মত মুসলমানের গর্ভ সন্তান বেশি জন্ম হইলে আসরের মাঠে সকল নবীর উম্মতের চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি, এইটা হবে সমস্ত নবীগণের উপর আমার আলাদা মর্যাদা। আরেক হাদিসে উল্লেখ আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জানাতে। নূহ আলাইহিস সালাম উম্মতই হইলেন সর্বমোট কয়জন? আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কয়জন? 70,000। কই 40,000 কই 70,000? কথা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো আল্লাহর রাসূল, আল্লাহ নিজের পক্ষ থেকেই আপনাকে বলে দিয়েছেন আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এটা তো আপনি সুপারিশ করে আসাইয়া আনছেন না, আল্লাহ যাচ্ছা দিছেন, আপনি কেন সুপারিশ করলেন না? হে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন, এই সুপারিশ করলেন না কেন? রাসুল বলেন সুপারিশ করছি। উমর বলেন সুপারিশ কই দেখছি ভাই, যেটা বলেন। রাসুল বলেন আমি সুপারিশ করার কারণে আল্লাহ বলে দিছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে দিছিলাম 70,000 আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মত, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000 করে উম্মতকে আপনার আমি আল্লাহ বিনা হিসাবে জানাবো। আপনাদের নবীর এই সমস্ত মর্যাদার কথা আদিছে নাই? আদিষ্টা কইরা আইয়া হুনাই লইত লাগাল না ভাওতে খাদ্য করে। এবার বলেন আপনাদের নবীর কতজন উম্মত বিনা হিসাবে জান্নাতি হইল? 70,000 যোগ 70,000 পুরন 70,000, অর্থাৎ আল্লাহর দেওয়া 70,000-এর এক একজনের সাথে নবীর সুপারিশে আরো 70,000 বিনা হিসাবে জান্নাতি, আরো 70 জন বিনা হিসাবে জান্নাতি, আরো 70 জন বিনা হিসাবে জান্নাতি, আল্লাহর দেওয়া 70,000-এর সাথে এক একজনের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আল্লাহ এই নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাতি। সর্বমোট সংখ্যা হয় 490 কোটি। মুহাম্মাদুর রাসূলুল্লাহর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত। নূহ আলাইহিস সালাম সর্বমোট উম্মত হইছেন কত? কাজেই আপনাদের নবীর মর্যাদা আকাশের সূর্যের সমান, আকাশের চন্দ্রের সমান, বর হিসাবে সমান, আজরাইলের সমান, মুনকার নাকিরের সমান। আজরাইল যদি যেখানে সেখানে যাইতে পারে, নবী কেন যেখানে সেখানে যাইতে পারবেন না? তোমার যুক্তি সার মর্ম হইল আজরাইল ওভারে, তোমার নবী ওভারে। আল্লাহ বলেন তোমাদের নবীরে আমি এইরকম মর্যাদা দিছি না যেটা অন্যরা পারে, তোমরা নবীরে এমন মর্যাদা দিয়েছি যেটা জগতের কেউ পারে না। সুতরাং যুক্তি ভুল। টেলিভিশনের বক্তায় যদি ভারে নবী কেন পারবেন না, যুক্তি ভুল। আজরাইলে যদি ভারে নবী কেন পারবেন না, যুক্তি ভুল। মুনকার নাকির যদি ভারে নবী কেন পারবেন না, যুক্তি ভুল। আকাশের চন্দ্র সূর্য যদি পারে নবী কেন পারবেন না, যুক্তি ভুল। এইরকম মন গড়া যুক্তি দিয়া নবী মানলে জাহান্নামী মুসলমান হয়, সুন্নতে রাসুল আর জমাতে সাহাবার দলিল দিয়া নবী মানলে আহলে সুন্নত ওয়াল জামাত হয়। বুঝে দেখলে এবার বলেন নবী রসুল সম্পর্কে কতটা সহি ব্যাখ্যার আলোচনা হইল আজকে? তিনটা। এক নম্বর মাসুম, দুই নম্বর হায়াতুন নবী, দুই নম্বর হায়াতুন নবী, তিন নম্বর সমস্ত নবীগণ জিন্দা হইয়া যার যার রওজা শরীফের ভিতরে আছেন, ভিতরে আছেন, ভিতরে আছেন। আজরাইলে আল্লাহ ডিউটি দিতেন যেখানে মানুষ মরবে সেখানে তোমার সঙ্গীদের যাইতে হবে। মুনকার নাকির ফিরিস্তারে আল্লাহ ডিউটি দিতেন যেখানে মুর্দা দাফন করা হবে সেখানে তোমার সঙ্গী সাথীদের যাইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডিউটি দিয়েছেন না, মুহাম্মাদুর রাসূলকে আল্লাহ ব্যবস্থা দিয়েছেন রওজা শরীফের ভিতরে শুইয়া শুইয়া সদা সর্বদা আমার মারিফতের মজা ভোগ করতে থাকবে। এই কারণে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার, কোন উম্মতে কোন দিন কোন জায়গা থেকে কতবার দুরূদ সালাম করল সবগুলি আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অগণিত ফিরিস্তা মোতায়েন করে রাখছেন। দুনিয়ার যে কোনো জায়গার থেকে যে কোনো উম্মতে যে কোনো দিন যতবার দুরূদ সালাম করে ফিরিস্তারা আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেবে। কিন্তু আমার রওজা শরীফের কাছে আমার রওজা শরীফের কাছে এসে যদি কোনো উম্মতে দুরূদ সালাম করে, যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ সালাম করবে, আল্লাহ রাসূল বলে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম করলে যে কোনো সময় যে কোনো উম্মতে যে কোনো সময় রসুলের রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম করলে নিজের কানে শুনবেন কেন? যেহেতু মাঝে মধ্যে তিনি জলিলপুর চলে আসবেন না, সদা সর্বদা থাকবেন, সদা সর্বদা থাকবেন। আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে গেছেন আমি সদা সর্বদা জিন্দা অবস্থায় রওজা শরীফের ভিতরে থাকব। এই জন্য যে কোনো সময় যে কোনো উম্মত আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম করলে নিজের কানে শুনব, নিজের মুখে জব। এছাড়া আরেক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ রওজা শরীফের ভিতরে জীবিত থেকে করেন কি? আল্লাহর রাসূল বলেন নামাজ পড়েন। সমস্ত নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে থেকে নামাজ পড়েন। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে নামাজ না পড়লে যেমন কোন গুনাহ নাই, নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। ওই জান্নাতি জীবনের মতো, জান্নাতি জীবনে কোনো কাজের সওয়াব নাই, কোনো কাজের গুনাহ নাই, তেমনি ভাবে কবর জীবনে কোনো কাজের সওয়াব নাই, কোনো কাজের গুনাহ নাই। যে কবর জীবনে তো নামাজ পড়ার কোনো সওয়াব নাই, নবী রাসূল নামাজ পড়বেন কেন? একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলার আনন্দ উপভোগ করার জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার যে আনন্দ, এই আনন্দে সমস্ত নবীর ফুলগণ লিপ্ত থাকেন রওজা শরীফের ভিতরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারে আরো আলাদা কিছু কথা, এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা দুনিয়া জুড়া উম্মতে আমার, কোন দিন কোন উম্মতে কোথায় কোন আমল করে এটা তালিকা কইরা ফিরিস্তারা প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে আমার রওজা শরীফে আমার কাছে পৌঁছাইয়া দিবার ব্যবস্থা করে রাখছে। কাজেই মুনকার নাকির ফিরিস্তা যেখানে মুর্দা দাফন হবে সওয়াল জবাবের জন্য সেখানে যেতে হবে। আজরাইল ফিরিস্তা এবং তার সঙ্গী সাথীরা যেখানে মানুষ মরতে হবে সেখানে তাদের যাইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে উম্মতে দূর সালাম করবে ইবাদত বন্দেগী করবে সেখানে যাইতে হবে না। ফিরিস্তারা উম্মতের সারা দুনিয়া জুড়া সমস্ত উম্মতের আমলনামা নবীর রওজা শরীফে পৌঁছাইয়া দিতে হবে। আজরাইলের ডিউটি আসতে হবে, মুনকার নাকিরের ডিউটি আসতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডিউটি নাই, ফিরিস্তাদের ডিউটি উম্মতের আমলনামা নবীর রওজা শরীফে নিয়া পৌঁছাইয়া দিতে হবে। এই কারণে আল্লাহ রসুল বলেন, আমি যে রওজা শরীফে শুইয়া থাকবো জিন্দা অবস্থায়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফিরিস্তারা সারা দুনিয়া জুড়া উম্মতের আমার আমলনামা তালিকা করে আমার রওজা শরীফে পৌঁছে দেবে। যার আমলনামার মধ্যে দেখবো আমি নেক আমল করছে, আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই বলে গেছেন আমার যে উম্মতের আমল নামায় দেখবো আমি নেক আমল করছে। আয়েশা দেখবেন না নিয়া দেখানো হবে? হ্যাঁ, আয়েশা দেখলে বড় মর্যাদা হয় না নিয়া দেখাইলে বড় মর্যাদা হয়? আল্লাহ আপনাদের নবীকে এইভাবে মর্যাদা দিচ্ছেন। রসুল বলেন আমার যে উম্মতের আমল নামায় দেখবো নেক আমল করছে, আল্লাহ রসুল বলে গেছেন সেই উম্মতের প্রতি আমার মনটা খুশি হয়ে যাবে। আর যে উম্মতের আমল নামায় দেখবো আমি আমল খারাপ করছে, আল্লাহর রসুল বলে গেছেন সেই উম্মতকে মাফ করে দেওয়ার জন্য আমি রওজা শরীফে শুইয়া শুইয়া আল্লাহর কাছে দোয়া করব। বলেন আপনাদের নবী আসেন না রওজা শরীফে থেকেই সমস্ত উম্মতের খবর জানেন? কেমনে জানেন? ফিরিস্তারা উম্মতের আমল নামা নিয়ে পৌঁছাইয়া দেন। এইভাবে নবীর সুন্নতের দ্বারা, নবীর হাদিসের দ্বারা নবীগণের যে মর্যাদা প্রমাণিত সেইভাবে নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। বলেন এই পর্যন্ত নবী রসুল সম্পর্কে কতটা সহিহ ব্যাখ্যার আলোচনা হইল? তিনটা। এক নম্বর আজীবন নিষ্পাপ, দুই নম্বর জিন্দা, তিন নম্বর রওজা শরীফ থেকে বাহির হইয়া আসেন না ভিতরে থাকেন, ভিতরে থাকেন। আজকের মতো নবী রসুল সম্পর্কে এই তিনটা সহিহ ব্যাখ্যার আলোচনা করা হইল, এগুলি জানতে হবে, মানতে হবে, তা না হইলে তালে তালে আর ভালে ভালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আপনাদের আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার, আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইয়া জান্নাতি মুসলমান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।